দলিল ভিত্তিক জানতে চাই। আসহাব বলে কি নাম বোঝানো হয়েছে এটা আমার জানা বোঝা উচিত। আসহাব বলে কোন নাম বলা, কোন দল বোঝানো, আসহাব না আল্লাহ রাসূলের সাহাবী, আসহাব রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী, এটা দ্বারা কোন দল বোঝানো হয় নাই। এরকম উপস্থিত হয়েছে মুহাজিরুন, কোন দল না, মুহাজির আনসার, কাজেই এটা একটা সিফাত, একটা বৈশিষ্ট্য, এইটা দিয়ে দল তৈরি করা এটা যাবে না। আহলে হাদিস একটা দল, এটা বাস্তব, আহলে দল না হলে ভাঙত না, এখন তারা কয়েকটা দল হয়ে গেছে। যেহেতু এটা ভাঙ্গে গড়ে তার বুঝতে গেল কি আসহাবে রসুল ভাঙ্গে নাই, আসহাবে রসুল, আর যে ভেঙে গেছে সে আসহাবে রসুল থাকে নাই, যে মোরতাদ হয়ে গেছে আসহাবে রসুল ছিল। তাহলে আসহাবে রসুল হচ্ছে একটা সিফাত, রাসুলের সাহাবি, আসহাবুল হাদিস, হাদিস যে মানে সেই কি, এটা দল না, এটা সিফাত। আসহাব আমরা সবাই আসহাবুল হাদিস, যারা হাদিস মানে, এইটার কারণে এই নামে একটা দল নিলাম। তাহলে এইটা তো এইটা এই সুযোগটা আর একজনে নিবে, আপনি যদি হাদিসে আসহাবুল হাদিস পাওয়ার কারণে আপনি আসহাবুল হাদিস দল বানাই ফল করেন, তো এর সাথে ভালো আছে, কোরআনে বলা আছে হিজবুল্লাহ আল্লাহর দল, ওইটা সরষিনা পিসাব নিয়ে দল তৈরি করেছে হিজবুল্লাহ। বাংলাদেশের সরষিনা পীরের একটা দল আছে, সরষিনা পীর আছে না বরিশাল শহরের পূর্ব দিকে এক কেবলা, পশ্চিম দিকে আর এক কেবলা, পিসা হেদ কেবলা, তো বরিশাল শহরের পশ্চিম দিকে হলো সরষিনা কেবলা, হ্যাঁ, আর পূর্ব দিকে হইল কি চরমনের কেবলা। তো ওই সরষিনার পীরের দলের নাম হচ্ছে হেজবুল্লাহ, কি নাম, মোহাম্মদপুরে একটা কবরস্থান আছে না, এর সামনে যে মসজিদটা ওইখানে দেখবেন ওদের সম্মেলন হয়, ওখানে ওদের মুরব্বী যাচ্ছে নাই, প্রতি বছর বার্ষিক হেজবুল্লাহ সম্মেলন করেন, আমিরে হেজবুল্লাহ বক্তব্য রাখেন, এদের ছাত্র সংগঠনও আছে। তাহলে হ্যাঁ, নাম হল মুহিবুল্লাহ, নামও মুহিবুল্লাহ, দলের নাম হেজবুল্লাহ। এখন এই যে মুহিবুল্লাহ হেজবুল্লাহ, ওরাও তো কোরআন থেকে দল নিয়ে একটা দল গঠন করছে, অসুবিধা কি, আপনি ওইটা সমর্থন করেন এটা করেন। এরকম ভাবে কত দল আছে, জামাতুল মুসলিমিন আছে, হাদিসে বলা আছে ফালজাম জামাত আল মুসলিমিন, জামাতুল মুসলিমিন কে লাজম করে ধরো, সত্য ধরো, হাদিসে বলা আছে, আপনি জামাতুল মুসলিমিন অসুবিধা কি। তাহলে আপনি এই যে জামাতুল মুসলিমিন বলে আল্লাহ রাসূল কোন দল বুঝেন না, মানে মুসলিমদের জামা, মানে মুসলিমের ঐক্য বোঝা যাচ্ছে, কিন্তু একটা দল, কিন্তু এটা দল বানিয়ে ফেলছে। এখন জামাতুল মুসলিমিন নামে একটা দল আছে এবং এটা আন্তর্জাতিক দল, পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, এরা পাইকারি কাফের বলে সবাইকে, আর ওইটাই জামাতের উপর পড়ে। জামাতুল মুসলিমিন একটা সংগঠন, তারা পাইকারি কাফের বলে, আমরা ওই পাইকারি কাফের দলে না, তার থ্রি জামাত না এটা। তারপরে আসলে সালাতের সময় হয়ে গেছে।